রে মিতা মিতা তাতে খোঁজুছি মিতা মিতা রে মিতা মিতা তাতে খোঁজুছি মিতা সঙ্গীতা র সুরে সুরে সাজেই বিতাতে সঙ্গীতা র সুরে সুরে সাজেই বিতাতে তুই মাঝিরা বসন্তা তাতে খোঁজুছি মিতা মিতা রে মিতা মিতা তাতে খোঁজুছি মিতা জানিনি তো না দেখিনি তোতে তুই আপনার লাগুছু মতে লাগুছু মতে আম পাখকু আর দেখা দেই যা আম পাখকু আর দেখা দেই যা মো সঙ্গীত সুরে সুরে ভিজেই বিতাতে মো সঙ্গীত সুরে সুরে ভিজেই বিতাতে এবে হব মানার মিতা তাতে খোঁজুছি মিতা মিতা রে